বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি রাব্বিল আলামিন নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولا سوف يرضى. গত দর্সে সূরাতুল লাইলের 11 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর পেশ করা হয়েছিল। আজকে 12 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তাফসীর পাঠ করা হবে বা পেশ করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, ইন্ন আলাইনা লাল হুদা, নিশ্চয় আমারই জিম্মায় হচ্ছে হিদায়ত। ওয়া ইন্না লানা লিল আখিরাতি ওয়াল উলা, এবং আখিরাত আর দুনিয়া সবই আমার। ফাআনযারতুকুম নারান তালাযযা, আমি তোমাদেরকে দাউ দাউ করা আগুনের ভয় দেখাচ্ছি বা দেখিয়েছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, তাতে হতবাগা ব্যক্তি প্রবেশ করবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, হতবাগাকে যে মিথ্যা প্রতিপন্ন করে আর মুখ ফিরিয়ে নেয়। তাহলে যারা জাহান্নামে যাবে তারা হলো হতবাগা, আর হতবাগাকে যে আল্লাহর দিন মানে না, হক কথা তার সামনে পেশ হলে হক কথা শুনে না। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এই জাহান্নাম থেকে বাঁচানো হবে পরহেজগারকে, আতকাকে, যে আল্লাহর বিধিবিধান মেনে চলে, সে হচ্ছে মুত্তাকি। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এখানে একটি গুণের উল্লেখ করেছেন যে তার মাল প্রদান করে পবিত্রতা লাভের জন্য। ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নিআমাতিন তুজজা, তার উপর কারো ইহসান নেই যে ইহসানের সে বদলা দিবে। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তবে সে চায় তার মহান প্রভুর, মহান রবের সন্তুষ্টি, মানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই আল্লাহর পথে ব্যয় করে। ওয়ালা সাউফ ইয়ারদা, অচিরেই সে খুশি হবে আর রাজি হবে, সন্তুষ্ট হবে। এই আয়াতগুলির তাফসীর ইবনে কাসির থেকে পেশ করছি, দেখেন সংক্ষিপ্ত। ইন্না আলাইনা লাল হুদা, পথ দেখানো আমারই দায়িত্ব। ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলছেন, আই নুবাইয়িলুল নুবাইয়িনুল হালালা ওয়াল হারামা, আমি মানুষকে জানিয়ে দেব হালাল কোনটা আর হারাম কোনটা। তাহলে কেউ যদি জানে না এটা হালাল না হারাম, তো সে বলবে না এটা হালাল বা হারাম। অনেক মানুষ এরকম আছে মুসলমানদের মধ্যে থেকে, হঠাৎ করে বলে আর বলতে হয় নাকি এটা হালাল, কিছু মানুষ এরকম আছে না? আর এইসব কথা তারাই বলে যারা জাহিল আর মূর্খ। জাহিল মূর্খ জানে না কিছুই, বলে দিবে আর এটা আস্তাগফিরুল্লাহ আল আযীম। তাই হালাল হারাম করার মালিক তুমি না, হালাল হারাম করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যেসব বস্তু হারাম করেছেন ওগুলো হারাম, যেগুলো হালাল করেছেন ওগুলো হালাল। আর তুমি তোমার পক্ষ থেকে এমনি বলে দিয়েছো যেটা তোমার মনের মোয়াফিক ওইটা হালাল, যেটা তোমার মন বিরোধী ওইটা হারাম, আস্তাগফিরুল্লাহ। জায়েজ, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালাল ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব লা ইফলিহুন মাতাউন ক্বালিলুন ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন তোমরা তোমাদের মুখে যা আসে তাই বলে দিও না, এরকম বলে দিবে না এটা হালাল এটা হারাম, এরকম হলে তোমরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিবে। আর যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় ওরা কখনো সফল হতে পারে না। দুনিয়াতে আমি তাদেরকে কিছু দিয়ে দিব উপভোগ করার মতো, মাতাউন কালিল, কিন্তু আখেরাতে রয়েছে ভীষণ শাস্তি। আই নুবাইয়িনুল হালাল ওয়াল হারাম, তাহলে হেদায়ত দেয়ারও মালিক আল্লাহ, আর হেদায়ত কি তা দেখানোর মালিক, তা বলে দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى, আখিরাত আমরা বুঝি, আর উলা বলতে আখিরাতের আগে যেটা, আখিরাতের আগে কোনটা? দুনিয়া। দুনিয়ার মালিক কে? আল্লাহ। আখিরাতের মালিক কে? আল্লাহ। তাই কেউ দুনিয়াতে চলাফেরা করতে পারবে না আল্লাহর বিধিবিধান ছাড়া, যেহেতু এর মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলতে হবে, আর দুনিয়া পরিচালনার মালিক তুমি না, দুনিয়া পরিচালনার মালিক আল্লাহ। এজন্য ওই যে কিছু মানুষ আছে বলে শহর পরিচালক আছে, কথিত ওলি বলে কিনা শহর পরিচালক, এদেরকে কি বলে? কুতুব, কুতুব, শহর কুতুব। আরেকটা আছে কি কুতুব? রাষ্ট্র কুতুব। আরেকটা আছে উপমহাদেশ কুতুব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটা আছে মহাদেশ কুতুব, আর আরেকটা সারা জাহানের কুতুব, আস্তাগফিরুল্লাহ আযীম। ওরা নাকি এইসব পৃথিবীর পরিচালক, শহর পরিচালনা করে। আর আল্লাহ বলছেন ইন্না লানা লাল আখিরাত ওয়াল উলা, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আইল জামিউ মুলকুনা ওয়া বিতাসাররুফিনা ওয়া আনাল মুতাসাররিফু ফীহিমা, সবই আমার রাজত্ব, দুনিয়া কার? আখিরাত কার? আল্লাহ। দুনিয়ার রাজত্ব কার? আল্লাহ। কেউ বলতে পারবে না অমুক পীর এই রাষ্ট্রের মালিক, অমুক পীর এই মহাদেশের মালিক, আর এই সব যাদের আকীদা এরকম এরা হচ্ছে ভণ্ড। বুঝতে পারছেন? এরা কখনো আল্লাহর ওলি হতে পারে না, এরা হচ্ছে শয়তানের ওলি। রাষ্ট্র পরিচালক কে বলেন? আসমান পরিচালক আল্লাহ, দুনিয়া পরিচালক আল্লাহ, সবকিছুর পরিচালক আল্লাহ, সমুদ্রের পরিচালক। তুমি কি বলো না আমার পীর আছে, পীর একটু এদিক সেদিক করলেই সব শেষ হয়ে যাবে? তাই পীরতন্ত্রেই রয়েছে এগুলো শিরকি আকীদা। পীরতন্ত্র মানেই আপনি একটু যাচাই করে দেখবেন, ঢুকে দেখবেন, ওইটা হয়তো একটু বেশি শয়তান, কোন কোন শয়তান একটু বেশি, যেমন কথিত দেওয়ানবাগি, এটা বেশি শয়তান, ঠিক না? আর না হয় দেখবেন যত পীরই আছে, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, রাজত্ব নিয়ে বসে আছে, সিংহাসন নিয়ে বসে আছে। তাই আপনারা যারা যাবেন হজে, আগেভাগে তওবা করেছেন তো, পীরতন্ত্র বাদ দিয়েছেন না? এখনো আছে। যদি আপনি পীরতন্ত্র বাদ না দেন তাহলে কিন্তু আপনার রাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা বলা ঠিক হবে না। আপনি মানছেন না সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছুর পরিচালক আল্লাহ। তুমি বলছো না শহর পরিচালনা করেন অমুক, তাহলে বিপদ দেওয়ার মালিক, বিপদ দূর করার মালিক আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিপদ দূর করতে পারতেন? না। লাভ লোকসানের মালিক, তাই? ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, সংক্ষিপ্ত বললাম। ওই একটা পীর বসা ছিল, বুঝতে পারছেন? কোন গ্রুপ বলবো না, এদেরকে ওরা বলে একদম হক্কানি পীর, হক্কানি পীরের আকিদা দিয়ে হোক। হক্কানি পীর আরেকজন সাথে রেগে গেছেন, উনি বললেন আমি এই শহর উল্টিয়ে দিব। পরে আরেকজন দৌড়ে দৌড়ে আসবে, খবরদার এরকম করবেন না, খবরদার এরকম করবেন না। আপনি কি বলেন এই যে আকিদাটা কিরকম আকিদা? সে বলছে একটা আধ্যাত্মিক পাওয়ার রয়েছে তার, যার কারণে সে শহর ধ্বংস করে দিতে পারে। কিরকম আকিদা? কি করল? আজ সারা বিশ্বে মুসলমানরা এসব বিপদের সম্মুখীন, জুলুমের সম্মুখীন, এইসব পীরে যায় কই? কই গেল? কি করল? বাংলাদেশ সহ সারা বিশ্বে কত মুসলমান আজ জুলুমের সম্মুখীন রয়েছে, তোমরা এমনিই বসে আছো, বলে ভন্ড বাবা সবকিছু করতে পারিছি, তো কি করল? তাই স্পষ্ট পীরতন্ত্র একটাও ঠিক না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে জাননি যে আমার পরে পীরেরা আসবে, কোন জায়গায় আছে? কোরআন এবং সুন্নার কথা বলেছেন, রব বলেছেন আলিমদের কথা, পীরের কথা বলেননি। আর আলিম কিরকম চলতে হবে? কোরআন এবং সুন্না মোতাবেক। যদি আলিম কোরআন সুন্না মোতাবেক ফতোয়া দেয় তাহলে তার ফতোয়া হবে গ্রহণযোগ্য, আর না হয় এটা গ্রহণযোগ্য না, অগ্রহণযোগ্য। এরপর আকিদা ঠিক করবেন, তারপর আল্লাহ বলছেন فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى. আমি তোমাদেরকে সেই লিলিহান যুক্ত আগুন, আগুনের ভয় দেখাচ্ছি। তাহলে যারা মানবে না, আখরাত আল্লাহর, দুনিয়া আল্লাহর, সবকিছুর পরিচালক আল্লাহর, তাদের জন্য ভয় দেখাচ্ছেন রব্বুল আলামিন। কি বলছেন? فأنذرتكم نارا تلظى, তোমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। বন্ড বাবারা যারা বলে আমি এখানে থাকি না, একদম উপরে চলে যাই, আর ওই যে বন্ড একটু আগে নাম নিলাম, সে বলেছে কি আপনি যদি নফসির মকামে যান আর একদম উপরে যান আল্লাহর আরশে নাউযুবিল্লাহ, তাহলে ওখানেও গিয়ে দেখবেন আপনাদের পীর ওখানে বসা আছে। আস্তাগফিরুল্লাহুল আযীম, এরকম বলেছে কিনা বন্ড? হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। আর ওইসব চাচারা যারা হক্কানি পীর বলে তাদের ঘুরিয়ে ফিরিয়ে ওই রকমই আকিদা, ভিতরে গিয়ে দেখেন। ওয়াহদাতুল উজুদ বলা হয়, আস্তাগফিরুল্লাহুল আযীম। তাদের অনেকের আকিদা এই পীরতন্ত্রের আকিদা হচ্ছে সৃষ্টি স্রষ্টা এক, উভয় মিলিয়ে এক। তাই আপনারা শুনছেন মনসুর হাল্লাজকে তারা আল্লাহর ওলি বলে, অথচ হচ্ছে সে শয়তানের ওলি। আপনারা শুনেননি? বাংলাদেশের মাটিতে অনেকেই শুনেছেন মনসুর হাল্লাজ নাকি আল্লাহর ওলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ সে নিজেকে বলেছে আনাল হক, আমি আল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে যে ব্যক্তি বলবে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? সে নাস্তিক কিনা? সে হচ্ছে মুরতাদ। এই মুরতাদকে তারা এখন বলে বলে বেড়াচ্ছে, অনেকে আছে এখনো এই আকিদা, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমি তো মনে করছিলাম হয়তো এদের এই আকিদা চলে গেছে, না, এখন দেখি আরো বড় আওয়াজে বলছে না, ও মজবুত, নাউযুবিল্লাহ। আকিদা ঠিক করবেন তো, ইনশাআল্লাহ। আপনাদের একটু বিবেক নাই? কিরকম একটা মানুষ হয়ে যায় আল্লাহ? আবার আরেকটা বলে, ফিরাউন বলেছিল আমি আল্লাহ, একথা বলে সে হচ্ছে জাহান্নামী। আর মনসুর নাকি আমি আল্লাহ বলে, সে হয়ে গেছে একদম সরাসরি আল্লাহর ওলি, আস্তাগফিরুল্লাহ আযীম। পার্থক্যটা কি? সে ওই হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে পীরতন্ত্র। তাই বলছি পীরতন্ত্র বলতে কিছুই নাই, তওবা করে সবাইকে ফিরে আসতে হবে, একদিন আল্লাহর দরবারে হাজিরি দিতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম পীরপিরাকি করেছেন? ওইরকম পীরতন্ত্র তো তোমরা কেন করো? নবী তো আর কখনো এরকম পীরতন্ত্র করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন সব স্পষ্ট। কিরকম জিকির করবেন, সকালে কি বলবেন, বিকালে কি বলবেন, কোরআন কিরকম তিলাওয়াত করবেন, তসবিহ কিরকম পাঠ করবেন, সালাত কিরকম পাঠ করবেন তার উপর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ইস্তিগফার কিরকম বলবেন, সব আছে কিনা হাদিসে? আচ্ছা, সালাত কিরকম পড়বেন, আত্তাহিয়াত কিরকম পড়বেন, সালাতে দরুদ কিরকম পড়বেন, তাউজ কিরকম পড়বেন, দোয়া মাযুর কিরকম পড়বেন, সানা কিরকম পড়বেন, সব মৌজুদ। আচ্ছা ফরজ সালাতের পরে কি কি জিকির করবেন সব আছে কিনা? তাইলে তুমি কেন তোমার নিজ পক্ষ থেকে একটা বানিয়ে দিয়েছ? মন বসে না বলে তো মন বসে না, হায় রে বাবা রে। তাহলে বোঝা গেল যদি তোমার মন না বসে তাহলে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অগ্রাধিকার দাওনি, তুমি কাকে অগ্রাধিকার দিয়েছ? তোমার পীরের বাতানো তসবিহকে। বলি নাউজুবিল্লাহ, সবাই তো বলছেন নাউজুবিল্লাহ, আপনারা আমার কথা বুঝেছেন না বুঝেননি? তোমার মন যদি শান্তি না পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো জিকির আদায় করতে গিয়ে, তুমি বলো না আমার পীরের তসবিহ পাঠ করলে মন শান্তি পায় বেশি, তার মানে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তালিমকে তুমি অগ্রাধিকার দিচ্ছ না। অগ্রাধিকার দিচ্ছ কাকে? তোমার পীরের বাতানো তসবিহকে। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহ রাসূলের সামনে কোন কিছুকে তোমরা অগ্রাধিকার দিও না। সবার আগে কাকে রাখবে? আল্লাহকে, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যাদের আকীদা ঠিক নাই, ভণ্ড বাবা টন্ড বাবা যাই বলেন, আকীদা কিরকম? আল্লাহ বলছে রাষ্ট্র পরিচালক আমি, আর সে বলছে না হাদা বাবা মৌজুদ, তাহলে ওই বাবাকে সে আল্লাহর সাথে শরীক করলো কিনা? ওকার তোমাকে নাম নিয়ে কি করবো? আপনার নিজে বুঝুন, শুধু একটা নাম নিয়েছি বস, এটা তো স্পষ্ট। ওই কথিত কথিত হকানি পীরের ওর বিপক্ষে বলে কয়েস আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি নিজের ব্যবহারও বলো। আপনার মাঝে যদি দোষ থাকে তাহলে আপনি তা সংশোধন করবেন, বুঝা দরকার। অনেক পীরেরা যারা আগে চলে গেছেন ওইসব পীরেরা অনেক সময় অনেক কথা বলে গেছেন, তারাই ওই তাদের পীরেরাই যেসব গলত আচরণ বর্তমানে স্পষ্ট হচ্ছে, প্রকাশ পাচ্ছে। فأنذرتكم نارا تلظى بايكرو جهنم কে আজকে সারা দিন গেল, কয়বার আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও? বলেছেন? বলেছেন? কয়বার বলেছেন? পাঁচবার। মুমতাজ, পাঁচবার নামাজ পড়ে। আচ্ছা যদি বলেন পাঁচবার বলেছি, যখন বলেছেন মন থেকে বলেছেন, ভালো করে বুঝতে হবে। নামাজ যে পড়েন মন নামাজে থাকে এটা বড় মুশকিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সালাতে যায় মানুষ, আমিও তো মানুষের মধ্যে সামিল। আমাদের মধ্য থেকে কয়জনের মন থাকে সলাতে? আল্লাহ আকবার থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত খুশু থাকে কই? আবার আমরা আমাদের নিজেদের সাথে নিয়ে যাই অন্য জিনিস, যন্ত্র যন্ত্র আরেকটা নিয়ে যাই, এমনিই তো মন থাকে না। আবার যদি বাই চান্স ওই ওখান থেকে যদি একটা কল চলে আসে তাহলে এত নমাজ নেই, সত্য বললাম না মিথ্যা? গেন গেন গেন গেন বাজে তো বন্ধই করে না, এটা আবার আরেকটা বিপদ। অনেকে আছে মোবাইল নিয়ে যায় হয়তো রিং খোলা, এটা বন্ধই করতে চায় না। আবার বললাম যদি বন্ধও করে হয়তো বাংলাদেশ থেকে মারাত্মক একটা কল এসেছে, হ্যাঁ তো শয়তান মনে হলো খুব গুরুত্বপূর্ণ একটা মশলা, আর না কবিল কল করেছে, আর না হয় অমুক জায়গা থেকে কল এসছে মনে হয় বিশেষ পুরস্কার একটা পেয়ে গেছে, এরকম মুশকিল। ইস্তাগফিরুল্লাহ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের একটা আলামত যে মানুষ সালাত পড়বে কিন্তু খুশু খুজু থাকবে না। এখন বেশিরভাগ দেখা যায় খুশু খুজু নেই, সালাত পড়ি মন থাকে না সালাতে। قد افلح المؤمنون الذين هم في صلاتهم খাশিউন, যাদের যারা সলাতে থাকে বিনয়ী, কায়মনোবাক্যে যারা সলাত আদায় করে। কিন্তু তুমি সলাতে গেলে মন থাকে এদিক সেদিক, আবার মোবাইল নিয়ে গেছে, এই জন্য সবাই মসজিদে ঢুকার আগে মোবাইলটা বন্ধ করে দেবেন 15 মিনিট 20 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য, হলে রব্বুল আলামিন হেফাজত করবে, ঠিক না? আচ্ছা, যখন মোবাইল ছিল না তখন সবার হেফাজত কে করেছে? আল্লাহ। তোমার যদি আকিদা বিশ্বাস থাকে ওইরকম, তাহলে 15 মিনিটের জন্য অফ, কোন অসুবিধা নাই, আল্লাহ তোমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। আর যদি বলো মুশকিলা, মক্কায় গেলেন, হজে গেলেন, হজে গিয়ে ওখানেও সলাত, সে সলাত পড়বে কি, কল আসবে আর কলের জবাব দিবে এইটি তার একদম হজে, আস্তাগফিরুল্লাহ আলাদি, খুব কেয়ারফুল থাকবেন, এদিকে সতর্ক থাকা দরকার। فأنذرتكم نارا تلظى, আচ্ছা এই যে আগুন, আগুনটা কিরকম, দুনিয়ার আগুনের মতো না দুনিয়ার আগুন থেকে তার তেজস্ক্রিয়তা আরো অনেক বেশি? দুনিয়ার যে আগুন একটু হালকা জ্বালালে কি অবস্থা হয়, আবার যদি এর সাথে পেট্রোল মিক্স করে দেন দাদা, মুহূর্তের ভিতরে আগুন ধরে সব জলে ছাই হয়ে যাবে, দেখছেন তো সন্ত্রাসী তৎপরতা আমরা বর্তমানে দেখছি, আল্লাহ হেফাজত আমাদের, কোন জায়গায় কি হয় কি রকম না হয় আল্লাহ। আর দুনিয়ার আগুনের চেয়ে ওই আগুনের তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার মাত্রা 69 গুণ বেশি, 69 গুণ বেশি, 2 গুণ না 3 গুণ না 69 গুণ, সুবহানাল্লাহ। তাহলে সেই জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? فأنذرتكم نارا تلظى, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আহওয়ান আহলিন নার আযাবান মান লাহু নালানি ওয়া শিরাকানি মিন নার ইগলি মিনহুমা দিমাগুহু কামা ইগলি আল মিরজাল মা ইরা আন আহাদান আশাদ মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। সহিহ মুসলিমের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে সবচেয়ে কম শাস্তি যে ব্যক্তির দেয়া হবে তাকে 2টি জুতা পরানো হবে, 2টি জুতা, তাতে থাকবে 2টি ফিতা, তা হবে কিসের? আগুনের, যার ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে, মস্তিষ্ক মগজ ফুটতে থাকবে। যেভাবে আপনি যেমন চুলায় আগুন ধরিয়েছেন, হাড়ি রেখেছেন, তাতে যদি পানি রাখেন তাহলে কিরকম ফুটবে, আচ্ছা যদি তেল ভাজেন তাহলে কিরকম ফুটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেভাবে হাড়িতে রাখা বস্তু যেভাবে ফুটে, ওইভাবে ওই লোকটিকে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামে, তাকে 2টি জুতা পরানো হবে যার ফলে তার মগজ এরকম ফুটতে থাকবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে মনে করবে তার মতো শাস্তি হয়তো আর কাউকে দেয়া হচ্ছে না, অথচ সে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি প্রাপ্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর ইনি কে জানেন? ইনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলেন কে, চাচা আবু তালেব। ইন্না লিল্লাহ, নবী বাঁচাতে পারেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে ফায়দা হয়েছে, কিছু কিছুটা আদাব হালকা হয়েছে, এই বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাকে বাঁচাতে পারেননি। আর তার চাচা সারা জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করলেন, তাই না? একদম ছোটবেলা থেকে তার দায়িত্ব, তার রক্ষণাবেক্ষণ লালন পালনের দায়িত্ব তিনি করলেন, বড় হলো, নবী হয়েছেন তারপরে আবু তালেব, কিন্তু একদম লাস্টে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচু তুমি 1টি কালিমা বলো, আমি এই কালিমাকে উপলক্ষ করে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, আর তা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনারা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বুঝে শুনে বলতে হবে কিনা? শুধু মুখ দিয়ে বললে হবে না। অনেক হিন্দু, অনেক নাসারা, অনেক হ্যাঁ পরো লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলে দেয়। মুখ দিয়ে বললে হবে? যদি মন থেকে না বলো, বিশ্বাস থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, আল্লাহই সত্য মাবুদ। আল্লাহ ছাড়া যাদের পূজা করা হচ্ছে, চাই হিন্দুরা পূজা করুক অথবা নাসারারা পূজা করুক অথবা ইহুদিরা পূজা করুক অথবা অন্য কোন লোক অন্য কেউ করুক কিংবা মুসলমানেরা করুক, ঐসব হচ্ছে মিথ্যা, বাতিল মাবুদ। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل। তোমাদের জেনে রাখা উচিত আল্লাহই হচ্ছেন সত্য মাবুদ, আর আল্লাহ ছাড়া তারা যাদের পূজা করে উপাসনা করে ওই সব হচ্ছে বাতিল। স্পষ্ট কিনা? তাই যারা গাছ পূজা করে, যারা তুলসী পূজা করে, এই এই মাবুদ এটা বাতিল কিনা, মিথ্যা কিনা? আচ্ছা, যারা কচ্ছপ পূজা করে, বাংলাদেশে আছে কচ্ছপ পূজা কে করে? হিন্দুরা না মুসলমানরা? মুসলমানও করে, হিন্দুরা থাকতে পারে কিন্তু আমাদের দেশে মুসলমানরা করে। গজার মাছ পূজা করে, আস্তাগফিরুল্লাহ আলাযীম। ওখানে গেলে কি হয়, গজার মাছ মারা গেলে, অনেক গজাল মাছ বলে, ওটা আসলে আঞ্চলিক ভাষা হচ্ছে গজার মাছ, বুঝতে পারছেন? গজার মাছ মারা গেলে ওকে দাফন দে, দাফন করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো শুনেছি শয়তানরা নাকি তারা ওই জানাজার সালাতও পড়ে। দেখেন তো ওরা কি মনে করে, এটা মাবুদ কিনা? অন্যদিকে ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل। যারা পীর পূজা করে, কত পীরের নাম নেবেন? একটা দুইটা নয়, অনেক পীর। যারা কবর পূজা করে, শাহজালালের কবরের পূজা, কবরে তো অনেক লোক সরাসরি সেজদা পর্যন্ত করে, আপনারা দেখেছেন, গেছেন না জানি শাহজালাল কবরে? আর শাহজালাল লাগে নাকি আপনাদের আশপাশে? যে বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে কবর পূজা নাই, আল্লাহুল মুস্তাআন। একজন মারা গেল, হালকা বানিয়ে দিয়েছে ইয়ে মাজার, ওখান থেকে কিছু চায় আর না হয় সরাসরি সেজদা পর্যন্ত করে, আস্তাগফিরুল্লাহ। এমন এমন কথিত ভণ্ড রয়েছে, মুরিদেরা এসে সরাসরি তাদের সেজদা করে, আছে না বাংলাদেশে? এই সব হচ্ছে মিথ্যা মাবুদ। তাই আকীদা ঠিক করতে হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝে শুনে বলতে হবে। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, আপনি বলুন, তার মৃত্যু লগ্নে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললে আমি এই কালামকে, এই কালিমাকে উপলক্ষ করে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। কিন্তু চাচা মেনেছেন, তিনি বলেন লা, একদম লাস্টে। ওখানে ছিল আরো দুই বন্ধু, তার মুশরিক গোষ্ঠীয় সম্পর্কের বন্ধু, আর না হয় আত্মীয়। এজন্য আমি বলি, দলের মহব্বত রাখবেন না মনে, রাখবেন দল বুঝে তো, যে কোনো দলের মহব্বত রাখবে না, একই দলের মহব্বত রাখতে হবে, তা হবে আহলুস সুন্নতি ওয়াল জামাআ অথবা আহলুল হাদিস, আহলুল কুরআন ওয়াস সুন্নাহ, হাদা লাযিম মহব্বত। বুঝতে পারছেন? কারণ আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মত কত দলে বিভক্ত হবে? 73 দলে। এক দল যাবে জান্নাতে, বাকি সবাই জাহান্নামে। তাহলে যারা জান্নাতে যাবে, আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আছি আর আমি আর আমার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আছেন। তো আহলে সুন্নতের জামাআ সহিহ, কিন্তু হয়ে গেছে মুশকিল। অনেক মুশরিক পর্যায়ের লোক বর্তমানে তারা দাবি করে আমরা সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাআ। দাবি করলে হবে? বাস্তব দেখতে হবে। কবর পূজা করে আবার সে নাকি আহলে সুন্নাহ ওয়াল জামাআ, পীর পূজা করে, সে নাকি আহলে সুন্নাহ ওয়াল জামা। যত গড়বড় করতে পারে সবই করে, হ্যাঁ গান বাদ্যযন্ত্র বাজায়, সে নাকি আহলে সুন্নাহ ওয়াল জামা। এরকম হলে হবে না। তাই আপনাদেরকে বোঝা দরকার, সুন্নাহ মানে কি? নবীর সুন্নত, সাহাবাদের জামা, এদের অনুসরণ যারা করবে এরা হবে আহলে সুন্নাহ ওয়াল জামা, আর এরাই হল জান্নাতি ইনশা আল্লাহ তাআলা। আপনারা বলবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বললেন তো, বুঝি শুনে, একটু পূর্বে আমি শুনেছি তালবিয়ার অর্থ শিখাচ্ছেন হাফিজ ইব্রাহিম, জাযাকাল্লাহ খায়। শিখালো নাকি একটু পরে? আগে আল্লাহ শুকুর, ভালো করে মন থেকে পড়বেন, লা শারীকা লাক মানে কি? তোমার কোন শরীক নেই। কিন্তু আপনি যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য যে কোনো রকমের ইবাদত নিবেদন করেন তাহলে এটা কি শিরিক হলো না? দোয়া করলেন, বলেন বাবা দে, বাবা দে, ওই শাহাদা দে, এটা বলে কিনা? কি বলবো, একজন দুইজন না লাখো লাখো মানুষ? নজর নিয়াজ পেশ করা শিরক। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, বুঝছেন না, নুসুক কুরবানি, কুরবানি যদি হয় পীরের উদ্দেশ্যে, শিরক হবে কিনা? কুরবানি একমাত্র। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত পড়ো তোমার রবের উদ্দেশ্যে, আর কি করো? কুরবানি করো। কুরবানি যদি অন্যের জন্য হয়, বকরি দিলেন মাজারে দে কিনা, গরু দে মাজারে, মুরগি দে, আন্ডা দে, ডিম দে, যাই আছে কত কিছু পেশ করে। কোন কোন মাদ্রাসা আছে ওই বাংলাদেশের মধ্যে অন্যতম যে কথিত দরগা বনাম দুর্গা সাহ, মাদ্রাসা চলে ওদের নজরান নিয়ে আছে, আস্তাগফিরুল্লাহ আলাদি, মাদ্রাসা চলে। আবার এটা যে তারা পরিচালনা করে, পরিচালক গোষ্ঠী, এত পয়সা পাওয়া, ওরে ভাই এক একটা কত বড় পয়সা আলা, কেন নিয়ে মানুষ ওখানে দে? তোমারও তো একটা বিবেক আছে, কাকে দিচ্ছ? ও তো খাচ্ছে না, খাচ্ছে কি? আস্তাগফিরুল্লাহ, অন্ধবিশ্বাস, অন্ধ ভক্তি। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তোমাকে বিবেক দিয়েছেন, তুমি তোমার বিবেক খরচ না করে ওখানে নিয়ে পয়সা, যে কোটিপতি তারা তাকিয়ে দিচ্ছ, শাহজালাল তো আর খাচ্ছে না, শাহজালাল খাচ্ছে না, প্রত্যেকদিন উঠে উঠে তিনি নিয়ে যাচ্ছেন বলে এক কোটি টাকা আমার। হ্যাঁ কথিত উরুস যে সেদিন হয়ে গেল, দেখলেন কি অবস্থা, আমি জানি না কিন্তু আমি শুনেছি হয়ে গেছে নাকি, আস্তাগফিরুল্লাহ আলাযিম, কি অবস্থা! আবার কত বড় গ্লাব নাকি দিয়েছে আপনাদের পরিচালক, বুঝছেন, একদম চলে যাবে আর কি, সরাসরি কোথায় যাবে আল্লাহ আলাম, সরাসরি যাবে কোথায়? কারণ আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত করা এটা হচ্ছে শিরক। তো কি করছি অন্যদিকে? ওরা কিন্তু আসলে হয়তো ইবাদত না, উদ্দেশ্য তাদের জনগণ যেন তাদেরকে তাদের দিকে আকৃষ্ট হয়, বলে বাবার মাজারে এরকম দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। আকীদা ঠিক করলেন, ঠিক করলেন আকীদা? কখনো বাবার কাছে যাবেন না, যাবেন কার দরবারে? কার দরবারে? আল্লাহ কয়জন ইশারা দিন, চোখ হাত সাহ। আপনি বললেন এটা আবার কুত্তি, আবার আজকে নতুন, নতুন না তো এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আরাফার মাঠে খুতবা দিলেন, আর পরে বললেন তুমি আমার ব্যাপারে কি বলো, তখন সাহাবায়ে কেরাম কি বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যভাবেই ভালোভাবেই আমানতের দায়িত্ব আপনার উম্মত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, ঠিক না? কদ বাল্লাগত রিসালা, রিসালাতের দায়িত্ব পরিপূর্ণরূপে পৌঁছিয়েছেন, আমানতের দায়িত্ব আদায় করেছেন, ওয়ানাসাহতাল উম্মাহ, উম্মতকে সৎ উপদেশ দিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা এরকম বলছিলেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, কোন আঙ্গুল দিয়ে? তাহলে এর প্রমাণ আছে, আল্লাহুম্মা আশহাদ। আচ্ছা আপনারা আত্তাহিয়াত পড়েন? আত্তাহিয়াত আমরা ইশারা করি, আত্তাহিয়াত লিল্লাহ, والصلوات والطيبات. شوف انا كي كوا شو دي اك جاي اشهد ان لا اله الا الله ولكن الحمد لله ما في مشكله اختلافات علم ده تو بولجي কিন্তু সুন্নত একদম শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া কলিমাগুলি দিয়ে আপনি কি করবেন, আঙ্গুল দিয়ে ইশারা করবেন, কিন্তু সবাই এই আঙ্গুল ইশারা একত্ববাদের ইশারা। এই জন্য বাংলার মাটিতে আমাদের দেশও এই আঙ্গুলকে আমরা কি বলি বলেন, মাশাআল্লাহ শাহাদাত আঙ্গুল। আমি যদি আপনাদেরকে বলি বাংলায় কি বলে হয়তো সবাই পারবে না, ঠিক না? কিন্তু প্রত্যেকটা মুসলমানের বাচ্চা তো বলি আলহামদুলিল্লাহ, তাই সবাই চেনে শাহাদাত আঙ্গুল। কিন্তু আমরা না জানার কারণে ওইসব ভণ্ডরা আমাদেরকে শিরকে লিপ্ত করে দিচ্ছে, যেহেতু আমরা জ্ঞান খরচ করি না এই জন্য। আর না আমাদের আমরা শিরকে যাবার মতো না, আমরা যেহেতু শিখেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হক তার কাছে এসেছিল সত্য বিধান, সে বিধান তিনি আমাদের পর্যন্ত পরিপূর্ণরূপে পৌঁছিয়ে গেছেন, বিন্দুমাত্র সন্দেহ নাই, তাই না? আচ্ছা, এবারে আপনি বললেন আমি একদম আল্লাহর বলি সত্য বলছি, কিন্তু মিথ্যা ঢুকিয়ে দিলেন, হজে যাচ্ছেন, আপনাকে সেন্টার কর্তৃপক্ষ বলেছে আপনি ফরজ হজ করবেন, তাই না? কিন্তু আপনি গোপন রাখলেন, দশ বছর আগে হজ করেছেন, গোপন রেখে দিয়েছেন, পরে হজে গেলেন, আপনার হজ কবুল হবে? বরং এর জন্য আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে, ঠিক আছে? ফরজ হজ সেন্টারের শর্ত, ফরজ হজ, নফল হজ না, বাবার হজ না, দাদার হজ না, ভালো করে। কেউ যদি এরকম করে থাকে তাহলে সে হচ্ছে মিথ্যাবাদী, সে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছে, বুঝলেন? মানুষের সাথে যদি ওয়াদা ভঙ্গ তাহলে আল্লাহর সাথে করছে, করছি আল্লাহ এদেরকে হেদায়েত দেন, বুঝার তৌফিক দেন। তাহলে আবু তালিবের শাস্তি দেখলেন কিরকম, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হচ্ছে আবু তালিবের। তাই তুমি নামাজ পড়ো না, সালাত পড়ো না, বলতে অসুবিধা নেই, কালকে না পরশু আমাকে কে জানি বললো, আমি রেগে গেছি, খারাপ লাগছে, বলছে একদম লাস্টে একবার হজ করবার সব গুণা মাফ করিয়ে দিয়ে চলে আসবে। ওই সাহায্য বলে দেখি নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান মানে না, কিন্তু সে বলছে একদম লাস্টে হজ করে সব গুণার খাতা মাফ করিয়ে চলে আসবো, হাস এখন আর হজও নাই, সলাতো নাই। আচ্ছা, একে আপনি কি বলবেন, এর চেয়ে বেওকুফ আর কি আছে? আচ্ছা বলেন তো, সে যে বললো একদম শেষে আমি এরকম করব, কালকে তুমি জিন্দা থাকবে না মুর্দা, কে জানে এটা? সে জানে, তাহলে সে এরকম করলো, এরকম মুক্তি করে কেন? আল্লাহ এদেরকে হেদায়েত দিন, খবরদার সবসময় আল্লাহর ভয় থাকতে হবে মনে। এরকম একজন দুইজন না, অনেক লোক আছে, কারণ ক্ষমার মালিক আমি না, ক্ষমার মালিক অমুক না, ক্ষমার মালিক কে? আল্লাহ, এর মধ্যে সন্দেহ নেই। কিন্তু তুমি এত খারাপ মুক্তি, এটা কিরকম, তোমার বুঝ নাই? اعملوا فكل ميسر لما خلق له তোমার নির্দেশ, আল্লাহ বলেছে তুমি কাজ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আমল করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মউত না আসা পর্যন্ত, মউত পর্যন্ত ইবাদত করো। আল্লাহ নির্দেশ দিয়েছেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তুমি বলছো না একদম শেষে একবার হজ করে নিব আর সব গুনাহ কথা মাফ হয়ে যাবে। আচ্ছা, যার মনে এরকম হজ ওর কি গুনাহ মাফ হবে? হজ হবে আল্লাহর উদ্দেশ্যে, নিয়ত খারিজ করে, তওবা তো মনে থাকবে, তওবা এর সাথে সাথে, তাহলে সব গুনাহ মাফ, সগীরা কবিরা যা আছে সব মাফ। আর যদি সে বলে মনে মনে থাকে, এখন হজ যদি না করি বাংলাদেশে যাই বা ইন্ডিয়ায় যায় তো লোকজন কি বলবে, 15 বছর থেকে আসলো হজটা পর্যন্ত করিনি, আছে কিনা, এক নম্বর আসতে যায়, এই হজ হবে? কারণ এটা দেখাবার জন্য করেছে, আল্লাহর উদ্দেশ্যে করিনি। তাই হজ সম্পাদন বা যাবতীয় ইবাদত আপনি সম্পাদন করবেন কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজ করলো। একটি শব্দ আছে এরকম, মান হাজ্জা লিল্লাহ, লিল্লাহ মানে কি আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাইয়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ সম্পাদন করলো আল্লাহর জন্য আর অশালীন কাজকর্ম করল না, আল্লাহ নাফরমানি করল না, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। তার শর্ত কি? লিল্লাহ। বলবে না দাদা গুনাহ তো একদম শেষ, ইয়া আল্লাহ মাফ করো না। এজন্য অনেকে দেখা যায় উমরা আদায় করে বারবার সব গুনাহ মাফ, যেদিন উমরা করে আসলো ওই দিনই ফজর নামাজ নাই। কি বলেন, গুনাহ মাফ হয়েছে? এদের তওবা হয়েছে? পাঁচ ওয়াক্ত সালাত আপনি পড়েন, যদি খালিস ওয়াজহিল্লাহ পড়েন তাহলে মধ্যবর্তী সগীরা সব গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন? কবিরা মাফ হবে। কবিরার জন্য শর্ত হচ্ছে কি? তাওবা। তাহলে সালাতের গুরুত্ব বেশি না হজের গুরুত্ব বেশি? সালাত আদায় করলে যদি সগীরা গুনাহ মাফ হয় তাহলে হজ আদায় করলে কবিরা মাফ হয়ে যাবে? আমাদের একটু বোঝা দরকার না? তবে হজ যদি হয় হজের মতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ হলো, হ্যাঁ খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজ হলো, তাহলে অটোমেটিকলি যেহেতু তার তওবা রয়েছে সাথে ইখলাস রয়েছে, এই জন্য তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সালাত পড়েন, আমরা সালাত পড়ি, দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, বলেন না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم। দোয়া করেছেন, মনে মনে তওবা আছে, সহ সগীরা তো মাফ হবে, কবিরাও মাফ হবে ইনশাআল্লাহ। আর যদি এমনি বাসমান আল্লাহ উনি নরে, বুঝছেন? কেউ কি এত দ্রুত সালাত পড়ে বলার মতো না, আলহামদুলিল্লাহ পর্যন্ত হয় না। ইয়া আল্লাহ কিরকম সালাত, মনে কিরকম থাকে, আল্লাহ আমাদের হেদায়েত দিন, বুঝার তৌফিক দিন। আচ্ছা সংক্ষিপ্ত করে নিচ্ছে, বলছেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা, ওই জাহান্নামে কে যাবে? হতবাগা, সবচেয়ে বড় হতবাগা যে সেই জাহান্নামে যাবে। তাই আমরা এরকম আশা রাখব, আমরা কখনো জাহান্নামে যাব না, বলেন ইনশাআল্লাহ। ওই কিছু লোক আছে না, একদিন না একদিন তো যাবই, এই জন্য বললাম আর কি, খবরদার এক মিনিটের জন্য যদি জাহান্নামে যাও কি অবস্থা হবে? আচ্ছা দুনিয়ার আগুনে যদি তোমাকে বলা হয় এক মিনিটের জন্য তুমি যাবে, এ অগ্নিকুণ্ড ওই যে অগ্নির চুলে আছে দেখবেন রুটি বানায় যেসব জায়গায়, এখানে আছে না বড় বড়, ও তোমাকে যদি বলা হয় খালাস এক মিনিটের জন্য যাও তোমাকে ১০,০০০ টাকা দিব, ১০,০০০ রিয়াল, আপনি যাবেন? বস মাফি জিয়াদা আসো তাহলে রিয়াল, বস এক মিনিট যাবেন? আস্তাগফিরুল্লাহ, কিরকম মানুষ! আর এটা কিসের আগুন? জাহান্নামের আগুন। তুমি বলছো অসুবিধা নাই একদিন একদিন তো জাহান্নাম থেকে বের হবে, এটা হচ্ছে আল্লাহর আজাবকে সে ভয় করছে না, বরং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে মুসলমান নও কাফের, বুঝতে পারছেন? আল্লাহর আজাবকে আপনি ভয় করবেন, এক মিনিট আধা মিনিট কেন যাবেন? বলে আল্লাহ তুমি রক্ষা করো, আবার সে বলে অসুবিধা নেই এক মিনিটের জন্য, কিরকম! فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى। আচ্ছা কে যাবে? বদবক, আমাদের বাংলা ভাষায় বদবক বলেন অনেক সময়, কত ভাগা। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহ আল্লাহকে মানে না আর মুখ ফিরিয়ে নেয়, মন থেকে মানে না আমলও করে না। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, মন থেকেও মানে না আমলও করে না। আপনার ভিতরে যত খৌফ থাকবে আল্লাহর তত আপনি আল্লাহমুখী হবেন আর ততই আল্লাহর বিধিবিধান পালন করবেন, ঠিক না? যেহেতু খৌফ আছে আল্লাহ, যত আপনার মনে ভয় আছে অথবা যত আপনার মনে আশা আছে আপনি জান্নাত পাবেন, তত আপনি আল্লাহমুখী হবেন বেশি। তাহলে মনের সাথে সম্পর্ক, সে বলে আমি সলাৎ পড়ি না কিন্তু মন ঠিক আছে। আচ্ছা কিরকম বলেন তো, ইমান কতটুকু? যদি সলাৎ যদি তার মন ঠিক থাকতো তাহলে সালাত পড়তো, তাই না? তোমার কিরকম ইমান মজবুত? আচ্ছা ওই লোকটি হ্যাঁ এরকম এরকম করে, তবুও চুরি করে, সালাতও পড়ে চুরিও করে, এরকম কিছু লোক আছে বলে। আচ্ছা ও সালাত পড়ে চুরি করে, অসুবিধা নাই। আর তুমি না, তুমি বলছো আমি চুরি করি না, তবু আমার ইমান মজবুত, কিরকম? সালাত না পড়ে কিরকম ইমান মজবুত হলো? আপনি যদি এবারে কম্পেয়ার করেন, সালাত ছাড়া বড় গুণা না চুরি করা বড় গুণা, বলেন, দুটোই তো গুণা বড়, দুটোই বড় গুণা, সহ কবিরা গুণা, সহ চুরি করাও বড় গুণা, সালাত ছাড়াও বড় গুণা, কিন্তু এই দুইয়ের মধ্যে কোনটা বেশি বড় গুণা? সালাত ছাড়া, স্পষ্ট কিনা? সালাত ছাড়লে, সালাত না পড়লে মুমিন থাকেন কিনা আলেমদের মতো বিরুদ্ধ, কিন্তু বড় বড় বিদ্বান অনেকে বলেছেন যদি সালাত না পড়ে একক নাই হাজে কাফের, বলেছেন কিনা? কিন্তু আমি বলছি মতো বিরুদ্ধ। আচ্ছা একটা মানুষ চুরি করে, কোন আলিম বলেছে সে চুর সে কাফের? বলুন তো, আপনারা কখনো শুনেছেন চুরি করে সালাত পড়ে সে কাফের? যে চুরি করে বা চুরি করে না কিন্তু সালাত পড়ে না, তার ব্যাপারে আলিমরা কি মত বিরুদ্ধ? কেউ কেউ বলেছেন সে কাফের, তাহলে কোনটা বড় গুণা? অতএব খবরদার এরকম করো না, বলো না আমার ইমান ঠিক আছে। কিরকম তোমার ইমান ঠিক? নোহান নবর ইমান ঠিক? আপনার সালাত যত ভালো হবে তত আপনার ইমান তত ভালো হবে। সালাতে ত্রুটি, আপনার ইমানে ত্রুটি। তাই আপনি হজে গেলেন, আমরা বললাম আপনি সালাত পড়ুন, হজের জন্য গেলেন, আপনার সালাতটা কিরকম হলো? তো আপনারা যে বললেন, তওবা করলেন, বললেন আপনারা পাঁচ বক্স সালাত পড়বো, আমি সেদিন শুনলাম কোন এক ভাই বলল আমি অমুক জায়গায় গেলাম দেখিনি মানুষকে ফজরের সালাতে, তাহলে আপনাদের ইমানটা কিরকম হলো? আস্তাগফিরুল্লাহ আলাযীম। তাহলে আপনারা কয়েক পড়েন যারা এবছর হজে যাবেন? সবাই পড়েন তো, সে কেন বললো যে ওখানে গেলে দেখতে পাইনি? কিন্তু সবাই তুলেনি হাত, কয়েকজন তুলেছি। আচ্ছা আজকে যারা ফরজ সালাত ফজরের সালাত পড়েছেন বা পাঁচ বক্ত সালাত পড়েছেন, হ্যাঁ হাত তুলেন। আপনি বলবেন না? বলবেন। আচ্ছা কিছু লোক আছে তুলেনি, সহ আচ্ছা যে আমি জানি না যারা হজে যাবো সবাই তো বুঝছি না, অনেকেই সালাত পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর, কিন্তু যারা তুললো না কয়েক সালাত পড়ছে বলেন তো আপনাদের, এটা মানেন আপনারা সবাই? সবাই মানেন? তাহলে হাত তুলেন, কয়েক ফরজ সবাই মানে? কেউ যদি না মানে সে কাফির, কিন্তু সবাই মানে, হাত নামাও আলহামদুলিল্লাহ। এবারে আপনি যদি মানেন বলে আমি মানি, তাহলে একটু শয়তানের সাথে একটু জিহাদ করে সালাত পড়ে নেবেন, বুঝতে পারছেন? সবাই মানলেন তো পাঁচ বক, তাহলে হালি তোমার যদি ডিউটি হয় তুমি কেন, আমি তো সব সময় আমার তো কাজ আছে, আছে কিনা? নাহলে তো কোন আমি এখানে বসে থাকবো কেন? কত বললাম, আমারও এক কাজ আছে, আপনাদেরও এক কাজ আছে, আপনার প্রত্যেকের তার লেভেল মোতাবেক কাজ আছে। আপনাকে যদি বলা হয় অমুক জায়গায় গিয়ে আপনি এই কাজটা করবেন, আপনার কোম্পানি বলল অত্যন্ত জরুরি, আমাকে বলল বা আপনাকে বলল, সাহ আমরা যাব কিনা? সবাই জানেন, সন্দেহ নেই, যাবে না, খালাস বাদ বুকরা তসফির বাংলাদেশ, সব মানুষ সমান না, কিন্তু কোন কোন মোদির কড়া আছে না, একদিন দুই দিন তিন দিন মানে না, খালাস এখানে আর রাখবে না বাংলাদেশ। ইন্ডিয়ান লোক আছে নাকি এখানে? হ্যাঁ নাইলে ইন্ডিয়া, তাই না? এরকম আছে? আচ্ছা তখন কি ভয় করে যাবে? বিশ্বাস হল্লাহ মুশকিল, যদি না যাই তাহলে ডিউটি না করলে মুশকিল। আপনি বললেন আমি পাঁচ বক্ত ফরজ মানি সালাত, তাহলে কার উপর বিশ্বাস করে আপনি মানলেন? আল্লাহর উপর বিশ্বাস, বলেন আল্লাহর উপর বিশ্বাস, কিন্তু না সালাতের সময় উঠেন না, তো কিরকম আমাদের বিশ্বাসটা হলো? ঠিক না? তাহলে ইমানটা হচ্ছে নড়ে বড়ে। এই নড়ে বড়ে ইমানকে শক্ত আর মজবুত করার জন্যই এই দর্শ বলো আলহামদুলিল্লাহ। কিছুটা ইমান তাজা হয় কিনা দর্শে আসলে, তাই আপনারা আসবেন আরো লোকজনকে নিয়ে আসবেন, আপনাদের ফায়দা, আপনারও ইমান তাজা হবে, ওরও ইমান তাজা হবে। তো এখন যেহেতু আমার বুঝে আসলো সত্যি মানি পাঁচ বক্ত, কিন্তু পাঁচ বক্ত পড়ি না, তাহলে বাস্তবতা কই? তাই আমরা আমাদেরকে বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে যে সালাতের হিসাব নেবেন মন থেকে নেবেন না বাস্তবতা দেখে, কথা বুঝতে পারছেন তো? আপনার মনে আছে পাঁচ বক্ত ফরজ কিন্তু পড়লেন না, আল্লাহ যে কিয়ামতের দিন আপনার সালাতের হিসাব নেবে, আপনি পড়েছেন কি না ওই হিসাবে হিসাব নেবে না মন থেকে নিয়ে হিসাব নেবে? এটা আমরা সবাই বুঝি, ডিউটি করতে হবে, না হলে কিন্তু মাস গেলে বেতন পাব না, আন্তরিক বিশ্বাস আছে, কিন্তু কাজ করলেন না বেতন পাবেন? আচ্ছা এই দুনিয়াটা বুঝেন তো, আখেরাতটা কেন বুঝেন না? আউওয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের যে ইবাদতের হিসাব নেওয়া হবে তা কোনটা? সালাত। সালাতে কামিয়াব, বাকি সব আমলে কামিয়াব, সালাতে আটকা পড়েছ বাকি সব আমলে আটকা পড়বে। এই জন্য আমি আমাকে এবং আপনাদের সকলকে আহ্বান করছি, আমরা সবাই পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, বলেন ইনশাআল্লাহ। ওই যারা গড়বড় তারা ইনশাআল্লাহ বলো না, বলো মন থেকে, এরকম যে না হয় না বলবো না, মন থেকে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। আচ্ছা এই যেসব কথা বললাম, কোন আলেমের বিপক্ষে, কোন মতাদর্শের বিপক্ষে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর বিপক্ষে, আল্লাহর কালামের বিপক্ষে, কোন ইমামের বিপক্ষে, ইমাম আবু হানিফার বিপক্ষে, ইমাম শাফির বিপক্ষে, ইমাম মালিকের বিপক্ষে, ইমাম আহমদ ইবনে হাম্বলের বিপক্ষে রহমতুল্লাহ আলাইহিম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে, ইমাম মুসলিমের বিপক্ষে, না সবার পক্ষে সালাত পড়বেন? এটা কার বিধান? আল্লাহর বিধান। এটা কার নির্দেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার, তার নির্দেশ, ঠিক না? সমস্ত নেককার লোক এই সালাত পড়ে, যত ইমাম আছেন আমাদের সবাই সালাত পড়েছেন, সালাতের কথা বলে গেছেন। তাহলে আমি বললাম দাদা তো আমি কিরকম সালাত না পড়ে আল্লাহর ওলি হয়ে যাব? তোমরা মানবো না কেন? ইনশাআল্লাহ মানবো, আল্লাহ তৌফিক দেন। জাহান্নামে যারা যাবে তারা কারা? তারা হচ্ছে হতবাগা, যারা আল্লাহর বিধান মানে না, আর হক কথা আসলে মুখ ফিরিয়ে নেয়। তা আপনারা জেনেছেন মুখ ফিরিয়ে নেবেন না, একদম কায়েম মনোভাবকে মানবেন, মন থেকে মানবেন, বুঝতে পারছেন? আর আল্লাহর বিধান পালন করবেন ইনশা আল্লাহ। তারপরে কথা শোনেন, এই জাহান্নাম থেকে কে বাঁচবে, কে রক্ষা পাবে? বলছেন যে পরহেজগার, যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদকে পরিপূর্ণরূপে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতকে পরিপূর্ণরূপে মানে, সালাত নিয়মতান্ত্রিক আদায় করে, ঠিক না, আল্লাহর যাবতীয় বিধান পালন করে, কিন্তু আল্লাহর বিধানাবলীর মধ্যে ইমান আনার পরে সর্বপ্রথম যে বিধান আমাদের উপর পালন করা তা হচ্ছে কি? সালাত। তাহলে সালাত না পড়ে আপনি কিরকম মুত্তাকি হবেন? যত আপনার সালাত মজবুত তত আপনি মজবুত হবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা, গুণ, আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা, যে তার মাল প্রদান করে পবিত্রতা হাসিল করার জন্য। আমরা যে যাকাত দেই, যাকাত অর্থ কি? পবিত্রতা। যাকাত দিয়ে নিজের মালকে পবিত্র করছি, যাকাত, বুঝতে পারছেন? ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা, তাহলে এদিকে ইঙ্গিত সালাত তো আছেই, সালাতের পরে আরেকটা বিধান কোনটা? যাকাত, তৃতীয় নম্বর। শুধু পয়সা জমা করবেন আর গুনবেন, যাকাত দিবেন না, এরকম হয় না। বাইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী, বলেন আপনারা, জামা মালাম ওয়া আদাদা, প্রত্যেক নিন্দুক আর বর্তনাকারীর জন্য জাহান্নাম, ওয়ায়, ওইটা কে? আল্লাযী জামা মালান, যে মাল জমা করে, জামা মানে কি? জমা করে। ওয়া আদাদা, আদাদ মানে কি? গুনে গুনে রাখা। ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা, এরপর বলছেন ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নিআমাতিন তুজজা, সে যে দেয় আল্লাহর পথে কেন দেয়, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সে অন্যকে মাল প্রদান করে। এরকম না এক টাকা দিলাম আর দশ টাকার দাপ্পা আছে না কিছু মানুষ, যদি এক হাজার টাকা দিয়ে দেয় খুঁটা দিবে দশ হাজার টাকা। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হারাম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিরু সাদাকাতিকুম বিল মানি, এরপরে ওয়াল আযা, হে ইমানদারগণ তোমরা তোমাদের সাদাকা নষ্ট করো না, বাতিল করো না, কি করে খুঁটা দিয়ে আর কষ্ট দিয়ে দিলেন আপনি সাদাকা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, যাকাত দিলেন আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু যাকাত দেওয়ার পর এর থেকে যদি ও যাকে দিলেন তার থেকে উপকৃত হলেন তাহলে এটা কি যাকাত হলো? বুঝতে পারছেন তো? একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে। এমনকি যে কোনো কাজ যদি আপনি করেন, একটা ভালো কাজ আল্লাহর জন্য, এটা হয়ে যাবে সাদাকা। আপনি কাউকে ভালো কথা বললেন কারোর সাথে, আল কালিমাতু তাইয়্যিবা সাদাকা, ভালো কথা সাদাকা, একটু খুশি করলেন সাদাকা নেক নিয়তে, কিন্তু অসৎ নিয়তে যদি খুশি করতে হলে আবার অসুবিধা, এটা তো আমরা বুঝি। তাই কেউ যেন না বলে আবার হানা মুমকিন কিতা, না ভালো কথা বললেন নিয়মতান্ত্রিক, এটা কি হলো সাদাকা। পয়সা দিলেন আল্লাহর উদ্দেশ্যে সাদাকা, স্যান্ডউইচ খাওয়ালেন, ঝুষ খাওয়ালেন, বিরিয়ানি খাওয়ালেন, বন্ধু বন্ধুকে খাওয়ায় কিনা, শুধু বন্ধুত্বের জন্য না, দুনিয়াতে এরকম পাবেন না, আল্লাহর উদ্দেশ্যে হলে হবে কি হবে ইনশাআল্লাহ সাদাকা। শুধু গরিবের হক না, বন্ধুদেরও হক আছে, ঠিক না, নিজেরও হক আছে, নিজের উস্তাদদেরও হক আছে, ছাত্রদেরও হক আছে, কিন্তু এটা তো বুঝতে হবে, এটা বুঝতে হবে, সবারই হক আছে, বন্ধুদেরও হক আছে, নিজে খাবেন ওকেও খাওয়াবেন, এতেও রয়েছে কি সাদাকা ইনশাআল্লাহ। কিন্তু অসৎ উদ্দেশ্যে দিলে মুশকিলা, আল্লাহ আমাদের হেফাজত করুন। বলছেন ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নিআমাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, সে যে আরেকজনকে দেয় উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতগুলির ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন ওয়াকাদ যাকারা গায়রু ওয়াহিদিন মিনাল মুফাসসিরিন আন্না হাযিহিল আয়াত نزلت في ابي بكر الصديق رضي الله عنه حتى ان بعضهم حكى الاجماع من المفسرين على ذلك سبحان الله বলছেন একের অধিক মুফাসসির উল্লেখ করেছেন এই সব আয়াত নাযিল হয়েছে আবু বকর সিদ্দিকের সামনে, নাযিল হয়েছে কার সামনে, কিন্তু হুকুম কিন্তু আম, আবু বকরের ফজিলত বেশি সুবহান আল্লাহ। গত সপ্তাহে আপনারা শুনেছেন তিনি এক একটা কৃতদাসকে, হ্যাঁ, দুর্বল জুর্বল ওদেরকে কিনে ওর আজাদ করে দিতেন, তাই না? তার বাপ বললেন এটা কেন করবো, একটু সবল টবল যদি হয় আর তাহলে তোমার কাজে আসবে। হ্যাঁ, তিনি বললেন আমি কি উদ্দেশ্য করছি আমার জানি, আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করি সুবহান আল্লাহ। তাহলে নেক আমল করবেন, দান করবেন, সদকা খায়রাত করবেন, উদ্দেশ্য যেন থাকে একমাত্র আল্লাহ, তাহলে পাবেন। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা, সে যে আল্লাহর উদ্দেশ্যে দেয় এর বদলা সে অচিরেই সে পাবে আর খুশি হবে সুবহান আল্লাহ। অনেকে আছে দুনিয়াতে দেয়, দুনিয়াতেই বদলা পেয়ে যায়। আপনি দিলেন এক টাকা আল্লাহর উদ্দেশ্যে, আচ্ছা আপনার মাঝে মধ্যে পান কিনা, কেউ কি পেয়েছে? আমি কিন্তু পেয়েছি সত্যি আল্লাহর পক্ষ দিয়ে, আমি কোন কোন সময় দেই। হ্যাঁ সুবহান আল্লাহ, দুনিয়া আখরাত সবই পাওয়া যাচ্ছে। আপনারা বলছেন দেন পান কিনা, অবশ্যই দেখবেন দিলে ফায়দা, আল্লাহর ওয়াদা। এক টাকা দিলে আমি কত দিব, একটা দানা দিলে কত, সাতশো, তাই না? আপনারা শুনলেন না, আল্লাহ বলছেন আরো কত দিব সুবহান আল্লাহ বিহামদি। অন্যদিকে আপনি দিলেন আল্লাহর পথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে একটি খেজুর সাদাকা করে, রব্বুল আলামিন এই খেজুরটি তার ডান হাতে নিয়ে নেন সুবহান আল্লাহ, আর ওটাকে লালন পালন করতে থাকেন, এমনকি কিয়ামতের দিন যখন তুমি উঠবে তখন তোমার সামনে পাহাড় পরিমাণ নেকি হয়ে আসবে। একটা খেজুর, তাহলে বুঝা গেল বড় কিছু দান করা এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে দেয়া। তোমার তৌফিক আছে বড়, আলহামদুলিল্লাহ, ঠিক না? তুমি গরিব বেশি নাই, ওরা দেয় 10 রিয়াল 20 রিয়াল গরিবকে আর আমি 1 রিয়াল, আলহামদুলিল্লাহ তোমার তৌফিক মোতাবেক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই কয়েকটি আয়াতের তফসির পেশ করা হলো এখানে সংক্ষিপ্তাকারে, তফসির ইবনে কাসীরকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের মাফ করো, আমাদের মা বাবাদের মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের যেসব ভাইয়েরা এবছর হজে যাওয়ার ইচ্ছে করেছেন, ইরাদা করেছেন, আল্লাহ তুমি তাদের সবাই সবার পক্ষ থেকে এই আমলকে কবুল করো, আর সবাইকে হজ সম্পাদন তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ সম্পাদন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে এদের অন্তর্ভুক্ত করো, আমাদের সকলকে বারবার তোমার ঘরের জিয়ারত করার তৌফিক দাও, বারবার হজ নসিব করো, বারবার উমরা করার তৌফিক দাও, নিয়ত আমাদের খালিস করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের নিয়ত খালিস করো, আল্লাহ আমাদের নিয়ত খালিস করো, আল্লাহ আমাদের মাফ করো, আমাদের মা বাবাদের মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দাও, আর হালাল কামাইয়ের উপর চলার তৌফিক দাও। তোমার গাইবি ধনমন্ডা থেকে তুমি আমাদের সাহায্য করো। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم صل وسلم مبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين